بسم الله الرحمن الرحيم حم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين ও অসীম দাতা আল্লাহর নামে শুরু। হা মিম। পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে। তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য। فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون বিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন, অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون اجل اللر آيات جامي اپنر تاكي عبرتی کری جتھا جتھا روپے اطب اللہ اتار آيات ار پار تارا کون قطح بشن سے ستھاپن کروپے ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ। সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শুনেনি, অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়ালা মাত্তাখাযু মিন দূনিল্লাহি আউলিয়া তাদের সামনে রয়েছে জাহান্নাম, তারা যা উপার্জন করেছে তা তাদের কোন কাজে আসবে না, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٌ এটা সৎপথ প্রদর্শন, আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون